তোমার হাতে ক্ষমতা আছে, তোমার হাতে টাকা আছে, তোমার শিক্ষা প্রতিষ্ঠান ধর্মহীন কেন? আমরাও এই রায়ের সাথে, এই মতের সাথে একমত, কিন্তু কিভাবে যে প্রতিষ্ঠানগুলোকে ধর্মযুক্ত করে সেখানে পর্দার ব্যবস্থা করে আমাদের মুসলমান মা বোনেদের শিক্ষার ব্যবস্থা করে দাও, তাদেরকে উন্নতির পথে বাধা দেবে না, এর জন্য দায়ী তুমি। দায়ী মুসলিমরা না, আলে মোলামারা না, তারা স্কুলে পাঠাতে মানা করে কেন? পর্দার জন্য। পর্দা সিস্টেম করে দাও, আমাদের দেশে আপনি দেখছেন মেয়েরা পড়াশোনা করছে না করছে না, ডক্টরেট করছে না করছে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না হচ্ছে না, অবশ্যই হবে। ধর্মের নামে আমরা আপনারা কিনি, কারণ তোমরাই ধর্মহীনতার নামে আমাদের মেয়েদেরকে পিছিয়ে দিচ্ছ। তোমরা অগ্রগতির জন্য, উন্নতির জন্য, প্রগতির জন্য এই যে ব্যবস্থা করছো সেটা ধর্মযুক্ত ব্যবস্থা করো, আমরা স্বাগত জানাই। এরপরে আমাদের সামনে আসছেন শেখ বাইজ সাহেব, তিনি আমাদেরকে আগামী মুহূর্তের জন্য কিছু কথা শোনাবেন। আমরা বলেছিলাম বক্তৃতার সাথে সাথে প্রশ্ন হবে, পরামর্শ আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাতে সব শেষ সময় শেষে যাবে। প্রথম প্রশ্ন হল, হাত তুলবেন আগে, আমাদের আব্দুর রব ভাই যাকে এখতিয়ার করবেন তিনি উত্তর দেবেন, মুখে উত্তর বলবেন না। বিশ্ব ভালোবাসা দিবস পালন করা কি? তার মানে এই বলবেন মানে হুকুমটা কি? বিদাত না শিরিক, না হারাম, না সুন্নাত, না কি? যাই হোক, উনি কিন্তু সুন্নাতের মহাকাদে বলেছেন, খেয়াল রাখবেন। হ্যাঁ বলেন, আচ্ছা বলেন, ওই যে টুপিওয়ালা বলেন, ওই টুপিওয়ালা আপনি কোনটা ক্যারেক্টার করছেন? দুসারে টুপিওয়ালা বলেন, আপনি কেন বলুন তো সম্পর্কে না, ঠিক আছে, বিদাত নয়, বিদাত নয়, বিদাত কাকে অন্য ব্যাপার। নম্বর দুই, ভালোবাসা প্রবর্তক কে বা কি দিয়ে? ও মানে যে ভালোবাসার পরিচয় দিতে গিয়ে উনি একটা ইতিহাস বললেন ভ্যালেন্টাইনের, ও তার শাস্তিটা কি? তার শাস্তিটা কি? হাত বলেন, আপনি বলেন আগে, এটা এটা ঠিক। তিন নম্বর প্রশ্ন, ভালোবাসা দিবস পালনের পরিণামে আমরা কি দেখতে পাচ্ছি? ভালোবাসা দিবস পালনের পরিণতি আমরা কি দেখতে পাচ্ছি? পিছন থেকে হাত উঠিয়েছে না, আসেন পিছন, হ্যাঁ সবুজ গেঞ্জি বলেন, ওখান থেকে বলেন, ওখান থেকে বলেন, আরো আরো খুলে বলেন, সমস্যা কি? অবৈধ অসামাজিক বহু কিছু আছে, অবৈধ অসামাজিক ডাকাতি চুরি যৌন মিলনসা ব্যবচার বলে সেনা বলে মাত্র। এবারে আমাদের ইশা লাগে পর্যন্ত বক্তৃতা রাখবেন, আপনার ভারতকে শুনবেন, পুরস্কার আছে মাত্র। সাধক পড়ে সাতাত্রিশে শেষ করে দেবে, তার মানে সাতটা চল্লিশে শেষ, তাই তো?